الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমরা এমন কয়েকটা ধর্ম ব্যবসায়ীর কথা উল্লেখ করব বা আলোচনা করব যারা ধর্মের নামে বিভিন্নভাবে উপার্জন করে থাকে। কিছু মানুষ আছে যারা বাতিল উপায়ে মানুষের ধন সম্পদ ভোগ করে থাকে। অথচ মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা বাতিল উপায়ে একে অপরের মাল হরপ করো না, একে অপরের মাল ভক্ষণ করো না। তবে হ্যাঁ, আপোষে যদি কোনো ব্যবসা বাণিজ্যের চুক্তি থাকে, ব্যবসার বিনিময়ে তোমরা তা গ্রহণ করতে পারো, তাছাড়া এমনি বাতিল উপায়ে গ্রহণ করো না। বাতিল কয়েকটা উপায় আপনাদের কাছে আলোচনা করব। প্রথম হচ্ছে শিরকি ঝাড়ফুঁক করে ব্যবসা। এমনিতেই আপনারা জানেন তাবিজ ব্যবসা আছে, তাবিজ ব্যবসা করে অনেকে তাবিজ লিখে খায়। তারপর আর একটা আছে যে ধর্ম ব্যবসা করে খায়। সেসব আলোচনায় না গিয়ে আমরা পরবর্তীতে শিরকি ঝাড়ফুঁক ব্যবসা, শিরকের দোয়া পড়ে ঝাড়ফুঁক করে এবং মানুষের কাছ থেকে পয়সা নেয়, ঝাড়ফুঁক করা যায় না না যায়? ঝাড়ফুঁক করা যায়। ঝাড়ফুঁক করার শর্ত হল যে সেই ঝাড়ফুঁকের মন্ত্র বা দোয়া কি হতে হবে, কোরআন অথবা সহিহ হাদিস থেকে হতে হবে। পক্ষান্তরে সেই দোয়া যদি মন গড়া হয় অথবা আরবি ছাড়া অন্য ভাষায় হয়, ইরিং বিরিং তিরিং করে মন্ত্র পাঠ পত হয়, তাহলে পরে সেই মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করা কি শিরক। আমাদের দেশে প্রচলিত আছে সাপে কামড় দিলে ওঝার কাছে যায়। ওঝা সাধারণত মুসলমান হয় না অমুসলমান? মুসলমানও হয় অমুসলমানও হয়। কিন্তু অমুসলমানের কাছে যারা যায় তারা কি কোরআন পড়ে ঝাড়ফুঁক করে না হাদিস পড়ে? তারা ঝাড়ফুঁক করে তাদের সেই মন্ত্রতন্ত্র দিয়ে, এটা শিরিক না? শিরিক সে তো করে, সে তো মুশরিক বটেই, কিন্তু একজন মুসলিম হয়ে তার সাপে কাটা রোগীকে কিভাবে মুশরিকদের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করায়, এটা সত্যিই অবিশ্বাস্য, হতে পারে না। আপনি জানেন যে ওই লোকটা অমুসলিম, আপনি তার কাছে কেন ঝাড়ফুঁক করতে যাবেন? প্রথমত বিজ্ঞান তো স্বীকারই করে না ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামে। আমাদের কোরআন হাদিসেও এমন কোন দলিল নেই যাতে বোঝা যায় যে ঝাড়ফুঁক করে সাপের বিষ নামানো যায়। হ্যাঁ, একটা হাদিস আছে যে বিচ্ছু যাকে বলে, বিছে বিছা, তাতে কামড় দিলে পরে সেই যন্ত্রণা হলে ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যায়। কিন্তু সাপের বিষ নামিয়েছে এমন প্রমাণ নেই, বলা যায় না। তবে হ্যাঁ, কোরআন হচ্ছে শিফা, আমরা অস্বীকার করি না। অতএব কোরআন দিয়ে ঝাড়ফুঁক করলে বিষ নামতে পারে, কোরআন দিয়ে যদি ঝাড়ফুঁক করা হয় এবং পূর্ণ বিশ্বাস থাকে তাহলে রোগী ভালো হবে। কিন্তু অমুসলিমের কাছে গিয়ে আপনি ঝাড়ফুঁক করাবেন, এটা কিন্তু খুবই মানে অবাক কাণ্ড। মুসলিম হয়ে, তৌহিদবাদী মুসলিম হয়ে কিভাবে আপনি মুশরিকদের কাছে ঝাড়ফুঁক করাবেন? যাই হোক, কিছু মানুষ আছে যাদেরকে ওঝা বলা হয়, আর সেই ওঝারা শিরকি বিদাতি ঝাড়ফুঁক করে এবং তার বিনিময়ে পয়সা গ্রহণ করে। এই পয়সা নেওয়া হারাম এবং দেওয়া হারাম। পক্ষান্তরে যদি বৈধ হয়, কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা হয়, যেমন সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক সাহাবীরা করেছিলেন এবং তার বিনিময়ে ছাগল নিয়েছিলেন, তাই না? সেই রকম ঝাড়ফুঁক করলে আপনি তার বিনিময়ে, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করলে, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করলে আপনি তার বিনিময়ে পয়সা নিতে পারেন। কিন্তু শিরকে ঝাড়ফুঁক করে আপনি ওঝা সেজে এদিক সেদিক বিভিন্ন রোগ ছাড়ায়, কারো জিন পাওয়া, কারো শনি লাগা, কারো বরকত হয় না, কারো ইত্যাদি ইত্যাদি বলে যে শিরকি বাক্য সম্বলিত ঝাড়ফুঁক বা মন্ত্র দ্বারা রোগী ঝাড়বেন, তা আপনার জন্য জায়েজ নয়। দেবদেবী, ফেরিস্তা, জিন, শয়তান, অলিয়া অলিয়া প্রভৃতির নাম নিয়ে ঝাড়ফুঁক করবেন সব শিরিক, অথবা আবল তাবল অবোধগম্য মন গড়া বাক্য দিয়ে ঝাড়ফুঁক করবেন তাও শিরিক, এসব চলবে না। শিরকি মন্ত্রে যে কাজ হয়, যদি কাজ হয় বলেন, তাহলে সেটা হলো শয়তানি কাজ। শরীয় মতে ঝাড়ফুঁক করার উপর পারিশ্রমিক নেওয়া বৈধ যেমন বলা হল, তেমনি শরীয়তের মতে জিন ছাড়িয়ে বিনিময় নেওয়া হালাল। জিন ছাড়িয়ে জিন ছাড়ানোর যে পদ্ধতি আছে, জিন ছাড়ানোর সব থেকে বড় ওষুধ কি? আয়তুল কুরসি। জিনের জন্য, জিন ছাড়ানোর জন্য সবচেয়ে বড় ওষুধ হল আয়তুল কুরসি। ছাড়ান, ঝাড়ফুঁক করেন, তাবিজ লিখবেন না, ঝাড়ফুঁক করে আপনি পয়সা নেন। মানুষের উপকার করতে চান, তাদের উচিত এই শরীর, এই শরীর চিকিৎসার ব্যবহার করা। যারা উপকার করতে চান বলে মানুষের উপকার হয়, ঠিক আছে, আল্লাহ রাসূলও বলেছেন যারা উপকার করতে পারে ঝাড়ফুঁকের মাধ্যমে তাদের উপকার করে, ঠিক আছে, আপনিও করেন, কিন্তু তা শরীয়তের মাধ্যমে, শরীয়ত পদ্ধতিতে, বেশরী পদ্ধতিতে নয়, শিরকি পদ্ধতিতে। ঝাড়ফুঁক করে বেগানা মহিলার গায়ে হাত দিয়ে তেল মালিশ করে, দেখেছেন ঝাড়ফুঁক করা? হ্যাঁ, গায়ে হাত দিয়ে তেল, অনেকে বা ঘরের লোকে চায় না গায়ে হাত দিতে, বাবার জিন পেয়ে ভয় লাগছে, তখন বাবা যে ঝাড়ফুঁক করে ওঝা নিজেই সে মহিলার গায়ে হাত দেয়, যায় জানা যায়। যে মহিলার গায়ে স্পর্শ করা হারাম, সেই মহিলাকে স্পর্শ করা থেকে মাথায় লোহার ছুঁচ গেঁথে যাওয়া বেশি উত্তম। তার মানে আপনার লোহায় মাথা লোহার আপনার মাথায় লোহার ছুঁচ গেঁথে দেওয়া হোক, তবু আপনি কোন অবৈধ মহিলার গায়ে হাত দেবেন না। অবৈধ মহিলা কাকে বলে? মাহারাম, মাহারামের গায়ে হাত দেওয়া যায়। মাহারাম মানে যার সাথে চিরদিনকার জন্য বিবাহ হারাম, আর যার সাথে কোনো সময়ে বিবাহ হারাম, জায়েজ, যার সাথে কোনো সময়ে বিবাহ জায়েজ তাকে বলে গায়ের মাহারাম। আর এই গায়ের মাহারাম মহিলার সাথে মোসাফা করাও জায়েজ না, আর তার গায়ে স্পর্শ করাও জায়েজ না। আর আপনি কোথাকার কে, আপনাকে পয়সা দিয়ে ডেকে এনে ওঝা নিয়ে এলাম, বাড়িতে এসে এই বাড়ির মেয়ে, তাও আবার যুবতী মেয়ের গায়ে বা পেটে, আবার তাও আবার পেটে, পেটে আপনি তেল মালিশ করবেন, ঝাড়ফুঁক করবেন, এটা কোন শরীয়তে বলে না। সুতরাং এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত, যে ওঝা সে তো বটেই, বরং যার রোগী তাকেও এটা খেয়াল করা উচিত, চেহারায় আঘাত করে বা আগুন দিয়ে। অনেক সময় দেখবেন বলে চেহারা জিন যাচ্ছে না, এই চেহারাতে আগুন দিতে হবে, এ আবার কি চিকিৎসা? অনেকে বলে পশু জবাই করতে হবে, একজন জিন ছাড়াতে এলো বলে পায়রা জবাই করতে হবে, মুরগি না পায়রা, অনেকে বলবে, কারণ এই জিন, এই শয়তান তো, শয়তান শিরিক করিয়ে তবে সে ছাড়বে। আর এই শয়তানি মতে তারা রাজি হয়ে যায়, যাদের তারা ভাবছে বাবা যে কোনো প্রকারে আমার রোগী ভালো হলেই হলো, যে কোনো প্রকারে, ঘরের যুবতী মেয়ে, তার বিয়ের কথা হয়েছে, এখন সে এখন তাকে জিনে পেয়েছে, এই সময় যদি তার ভালো না হয় তো বড় মুশকিল, সে এখন যে কোনো মূল্যে তার রোগ ভালো করতে চায়, তাহলে ঠিক আছে যত পয়সা লাগে দেবো, কিন্তু আমার রোগ ভালো হতে হবে। সে বলল কি, তা এর নামে একটা খাঁসি জবাই করো, তো খাঁসিও জবাই করবে, আর এই সব জবাই হলো কি, শিরকি জবাই। সুতরাং এই শ্রেণীর উপার্জন, শিরিক করে উপার্জন হারাম, বৈধ নয়, বৈধ নয় তাদেরকে এইভাবে টাকা দেওয়া। দুই নম্বর একটা ব্যবসা হল পাপ খণ্ডনের ব্যবসা। পাপ খণ্ডন আমাদের ইসলামে আছে? ওদের আছে, ওদের অনেক দোষ হয়, পাপ হয়, তারা খণ্ডন করে, তাই না? খণ্ডন করে। এই খণ্ডন আপনারা জানেন যে আমাদের সমাজে কোনো কোনো পরিবেশে আছে, যারা নামাজের কাফফারা, নামাজের পাপ হয়, নামাজ না পড়ার পাপ খণ্ডন করে, কাফফারা দেয়। শরীয়তে কি এমন কাফফারার সিস্টেম আছে, যে ব্যক্তি নামাজ না পড়ে মারা গেছে সেই ব্যক্তির তরফ থেকে কাফফারা আদায় করলে কোনো কাজে দেবে? রোজা যদি কেউ না রাখতে পারে তার কাফফারা আছে, তাই না? তার কাফফারা দেওয়া চলে। নজরের রোজা যদি তার বাড়ির লোক রেখে দেয় তাহলে আদায় হয়ে যায়, কিন্তু নামাজের ব্যাপারে এরকম সিস্টেম আছে নাকি, যে কাফফারা দিলে পরে আদায় হয়ে যাবে, কিংবা যদি বাড়ির লোক কেউ নামাজ পড়ে দেয় তা আদায় হয়ে যাবে, এরকম সিস্টেম আছে? তাহলে সিস্টেমটা কোত্থেকে এলো? ওই শ্রেণীর মানুষ যারা এই শ্রেণীর রোগীদের যখন মারা যায় তখন হিসাব লাগায় কত ওয়াক্তের নামাজ কাটা গেছে, আর নামাজ যখন সে ব্যক্তি পড়েনি তখন আর খোঁজ নিতে আসেন যে নামাজ কেন পড়বেন, আপনারা জানেন যে নামাজ মাপ নয়, তাই না? মাত্র তিন ব্যক্তির নামাজ মাপ, কোন কোন ব্যক্তি? সে আলম, তিন ব্যক্তির নামাজ মাপ, এক মাত্রে হবে শিশু, নাবালক শিশুর জন্য নামাজ মাপ, দু নম্বর পাগল, যে একদম পাগল অবোধ একদম বোঝে না কিছু তার জন্য নামাজ মাফ, আর মহিলাদের যখন মাসিক অবস্থায় থাকে তখন নামাজ মাফ। তাছাড়া যে ব্যক্তি অসুস্থ থাকে তার যদি জ্ঞান থাকে, সে জ্ঞান থাকা অবস্থায় কোন ক্রমেই নামাজ মাফ না। বাড়ির লোক বলবে আব্বা নামাজ পড়ে নাও, কি মা নামাজ পড়ে, নামাজের সময় হয়েছে, পুজো করতে পারে না হুজুর, মাফি মুশকিল, তায়াম্মুম করবে, তায়াম্মুম করতে পারে না, দরকার নাই, বিনা উজুতেই দেখে নামাজ সে নামাজ পড়বে, বলে কাপড় ঠিক নেই, কাপড় না ঠিক থাকলেও পাল্টে দেবে, যদি পাল্টাতে না পারে বারবার তার কাপড় খারাপ হয় তবুও নামাজ পড়তে হবে। জ্ঞান থাকতে নামাজ মাপ নয়, কিন্তু এই হুজুররা এসে সে নামাজ পড়েনি, বাড়ির লোকের খেয়াল করেনি, বাড়ির লোকের খেয়াল করা উচিত, এবং যে বেচারি রোগী তাকেও খেয়াল করা উচিত, কিন্তু দিনের জ্ঞান নেই, সে মনে করছে পারি না তো আল্লাহ মাফ করবে, তো আল্লাহ মাফ করবে তার কাফারাটা কিসে? দিয়ে মারা যাওয়ার পরে তখন হিসাব লাগায় কত ওয়াক্ত, কদিন থেকে নামাজ পড়েনি, বাড়ির লোকে বলে হ্যাঁ এতদিন হবে মোটামুটি, কয়েক লাখ টাকা এসে, আমাকে একজন টেলিফোন করলো তার বাপের কাফারা এসেছে কয়েক লক্ষ টাকা, বুঝতে পারলেন? এই টাকাগুলো যাবে কোথা? যে হিসাব করে তার কাছে কি যায়? যদি যায়, এই ধরনের কাফারা নিয়ে যদি নিজে খায় তাহলে বুঝতেই পারছেন, কোন কোন হুজুর গরিব বলে চালিয়ে দেয়, নিজে খেয়ে নেয় আর বাকি গরিবদেরকে দেয়। এই শ্রেণীর কাফফারা আদায়ের সিস্টেম শরীয়তে নেই। শরীয়তে আছে কি, মান নাসিয়া সালাতান ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যদি কেউ নামাজ পড়তে ভুলে যায় কিংবা ঘুমিয়ে যায় তাহলে সে নামাজটা তখন পড়বে যখন তার স্মরণ হবে অথবা ঘুম থেকে জাগবে, তখনই, তখন আর টাইম দেখার দরকার নেই, যখনই ঘুম থেকে জাগবে আর নামাজ পড়া হয়নি ফজরের নামাজ বাকি তৎক্ষণাৎ নামাজ পড়বে, কিংবা ভুলে গেছে এশার নামাজটা পড়তে পড়া ভুলে গেছে, কোনো এমন কাজে ফেঁসে গেছে ভুলে গেছে, তারপরে গিয়ে ঘুমিয়ে গেল, হঠাৎ করে রাত চারটের সময় মনে পড়লো আরে আমার তো এশার নামাজ পড়া হয়নি, চট করে উঠে কি করবে, নামাজটা পড়ে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা কাফফারাতা লাহা ইল্লা যালিক, এ ছাড়া আর কোনো কাফফারা নেই, এ ছাড়া তার মানে আদায় করা ছাড়া কোনো কাফফারা নেই। এখন যে ব্যক্তি মারা গেল সে কিভাবে কাফফারা আদায় করবে? যে ব্যক্তি মারা গেল তার কাফফারা আদায় করার কোন সিস্টেম নেই, তাকে নামাজ মানে জ্ঞান থাকা অবস্থায় নামাজ পড়ে যাওয়া উচিত ছিল, আর যদি পড়ে যেতে পারেনি তাহলে তাকে শাস্তি ভুগতে হবে, নামাজ না পড়ার যে শাস্তি আছে তাকে ভুগতে হবে। আর যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে সে মারা গেছে তাহলে তার কাফফারা দিলেও কোনো লাভ হবে না, তার জন্য জানাজা পড়লেও লাভ হবে না, তার জন্য দোয়া করলেও লাভ হবে না, কারণ বেনামাজি যদি কাফের হয়, বেনামাজি যেমন ওলামারা বলছেন বেনামাজি কাফের, তাহলে কাফের হলে পরে ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকুব্বিলা মিনহুম ওয়ালাহুম আযাবুন আলীম, যারা কাফের হয়ে গেছে তারা যদি পৃথিবী পরিমাণ সারা পৃথিবী, পৃথিবীতে কত বড় আপনারা জানেন, এই পৃথিবী পরিমাণ কোন জিনিস দিয়ে আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচাতে চায় কিয়ামতের দিন তা গ্রহণ করা হবে না, পৃথিবী পরিমাণ স্বর্ণ দিলেও গ্রহণ করা হবে না, আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, ওয়ালা হুমায়াজা বুনালিম, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কোনো ফায়দা নেই। যদি বেনামাজি কাফের হয় তো তার কাফারা দিয়ে কোনো ফায়দা নেই, তার জানাজা পড়ে কোনো ফায়দা নেই, গরিবরা উপকৃত হয় ঠিকই, কিন্তু সেই গরিবরা উপকৃত হলে আপনার বাপ যদি উপকৃত হয় তবেই না ফায়দা, না একজন উপকৃত হলো একজন হল না, লাভটা কি হল? সুতরাং এই পাপ খণ্ডনের সিস্টেম ওদের আছে আর এদের নেই। তবে পাপ খণ্ডন গল্প আপনারা শুনেছেন, পাপ খণ্ডনের সিস্টেম কেউ কেউ বলেন যে হুজুররা সাধারণ মানুষের পাপ খণ্ডনের সিস্টেম বলে থাকে, কিন্তু হুজুররা নিজেদের পাপ খণ্ডনের ব্যবস্থা করে না। ওই যে এক চণ্ডালের গল্প আছে না, নিজের শিষ্যের বাড়িতে এসে দেখল চালে কাক বসে আছে, তো বোঝারে কি এমন পাপ করেছি যে তোর চালে কাক বসেছে, আগে আমি তো কোনো পাপ করিনি, আমার তো মনে নাই, তা তোর পাপ না করলে তোর চালে কাক বসবে কেন, নিশ্চয়ই কোনো পাপ করেছিস, আগে তাহলে কি হবে, যাস আমার বাড়িতে এক কিলো আলো চাল আতপ চাল আর একটা মোরগ নিয়ে যাস, তাহলে আমি তোর পাপ খণ্ডন করে দেব। ব্যাস, সেই মতো শিষ্য এক কিলো আলো চাল আর মোরগ নিয়ে হুজুরের বাড়িতে হাজির হয়ে গেল। জি বল, ঠিক আছে, যা, আমি যাওয়ার ব্যবস্থা আমি করে দেবো, তো পাপ ক্ষয় হয়ে গেছে। এ বেচারি দিল দিল, কিন্তু মোড়ের ভিতরে একটা দাগ থেকে গেল। ভাবলো, কি পাপ, আমি তো পাপই করিনি, অথচ চালে কাক বসেছে বলে আমার পাপ খণ্ডন করালো। তো দেখি গুরুজির চালে কোনদিন কাক বসে কিনা, দেখতে দেখতে খেয়াল করতে করতে একদিন দেখছে, হ্যাঁ, গুরুজির চালে, ঘরের চালে কাক বসেছে। যে বলছে, গুরুজি গুরুজি আপনি আবার কি পাপ করলেন? কেন? বলে, আপনার চালে তো কাক বসেছে, ধুর তুই ঠিক মতো দেখলি? কাক না পায়রা, ওরা পায়রা হবে। বলছে, না আগে আমি ভালো চোখে দেখলাম, চোখ খুলে দেখলাম, ওটা হচ্ছে কাক, নিশ্চয়ই আপনি কোনো পাপ করেছেন, তাহলে আপনাকে তো পাপ খণ্ডন করতে হবে। বলে, বোকা, তাই যদি হবে তাহলে তো শিষ্যর আমি গুরু হব কেন? আরে বেউকুফ, তুই পাপ করেছিলি বলে তোর চালে গিয়ে কাক বসেছিল, কিন্তু আজ কাক পাপ করেছে বলে ও নিজের পাপ খণ্ডন করার জন্য আমার চালে বসেছে। আমার পাপের জন্য না, ও কাক অনেক কারো হাঁস মুরগি চার হয়ে ধরে ধরে রেখেছে, কারো কি করেছে, অনেক ক্ষতি করেছে, তার নিজের পাপ খণ্ডন করার জন্য আমার চালে বসেছে। গুরুর কাছে সবাই পাপ খণ্ডন করতে আসে, গুরু পাপ খণ্ডন করতে হয় না। বুঝলেন, এই হচ্ছে চালাকি। এই শ্রেণীর চালাকি মানুষ দেখবেন হুজুররা, হুজুররা বহু জায়গায় মিলাদ পড়ে বেড়ায়, হুজুর নিজের বাড়িতে কবার মিলাদ পড়ায় দেখেছেন কোনদিন? কোনদিন দেখেননি। হুজুর নিজের বাড়িতে মিলাদ পড়েন না, কিন্তু পরের বাড়িতে মিলাদ পড়িয়ে থাকেন। এই হলো সমস্যা, যে তারা অপরের এই শ্রেণীর পাপ দেখে থাকে কিন্তু নিজেদের পাপ দেখতে পায় না। যাই হোক, ইসলামে এসব ব্যবস্থা নেই, যদি ব্যবস্থা থাকতো তাহলে তো হতো। পাপ করলেন, পাপ করে যদি গঙ্গা জলে বা কোনো জলে কোনো পানিতে গিয়ে ডুব দিলেন, বাস পাপ ধোয়া গেল, এরকম কোন সিস্টেম থাকলে তো ভালোই হতো, তাই না? কিংবা হুজুরকে এক কিলো চাল দিয়ে এলাম, বললাম যে আমি গত রাত্রে যে সমস্ত পাপ করে এসেছি, মদ খেয়ে আর কি কি করে, আমার মাফ হয়ে যায়, তাহলে ভালো কথা ছিল। সেরকম সিস্টেম আমাদের শরীয়তে নেই। পাপের জন্য, পাপ খণ্ডন করার জন্য কি দরকার আছে? কি তওবা দরকার আছে, পাপ খণ্ডনের জন্য তওবার দরকার আছে। আর সেই তওবা এমন হতে হবে, তাতে ছয়টা শর্ত আছে, সেই ছয়টা শর্ত পূরণ হতে হবে, তবে পাপ খণ্ডন হবে। সে যদি তওবা করে না মারা যায় তাহলে কাজে দেবে না, আল্লাহর ইচ্ছাধীন হবে যদি সে পাপ কাবিরা গুনাহ হয়, আর যদি শিরিক হয় তাহলে তো কোনো ব্যাপারই নেই, কোনো উপায় নেই। মোট কথা, তওবা ছাড়া পাপ মাফ হয় না, আর এইভাবে কাফারা দিলে নামাজ আদায় হয় না এবং বেনামাজির কোন উপকার হয় না। তৃতীয় নম্বর ব্যবসা যেটা, মিলাদ। আমি আপনাদেরকে বহুবার বলেছি, এটা অবশ্য আমার নিজের কথা না, আমাদের দেশে বহু হুজুর বলে থাকেন যে অমুসলিমদের বিভিন্ন পাল পর্বণে বিভিন্ন দেব দেবীর বাহন আছে, তাই না? কারো বাহন হাতি, কারো বাহন পেঁচা, কারো বাহন আপনার ময়ূর, কারো বাহন বাঘ, সিংহ, মহিষ ইত্যাদি ইত্যাদি। আর আমাদের ইসলামের মিলাদের বাহন হল মোরগ। মিলাদের বাহন কে? মোরগ। মোরগের পিঠে চেপে মিলাদ আসে। মোরগ না খাওয়ালে পরে কোনো হুজুর মিলাদ পড়তে আসবেন না, কোনো হুজুর আসবেন না মিলাদ পড়তে। মোরগ কাটবেন, মোরগ জবাই করবেন এবং তাকে ভালো করে তোয়াজ করে খাওয়াবেন, কিছু টাকা দেবেন, তবে আপনার বাড়িতে মিলাদ হবে, তাই না? এটা যদি শরীয়তি কাজ হতো তাহলে কি বিনা পয়সায় হতো না? বল, হুজুর আপনারা তো এসব কাজ করছেন, পয়সা নিচ্ছেন, বেতন নিচ্ছেন, তো আপনাদের বেলায় হয় না? না, এটা আলাদা কথা, এটা আলাদা কথা। অবশ্য আসল নিয়ত যদি টাকা পয়সা হয় তো হারাম, কিন্তু মিলাদের বাহন হচ্ছে মোরগ। মোরগ খাওয়ালে তবে মিলাদ আসে। আর আপনার বাড়িতে আপনি দাওয়াত করে নিয়ে আসেন, এটা হচ্ছে কি, আপনারও অজ্ঞতা, আপনারও মূর্খতা, যেটা নেই শরীয়তে সেটা করিয়ে লাভ কি? আর তারও তিনি জানছেন যে শরীয়তে নেই। এমনও অনেক হুজুর আছেন যারা জানেন যে মিলাদ শরীয়তে নেই, তবুও করেন কেন? বলেন, জামাতের চাপ, না যদি করা হয় মিলাদ মসজিদে রাখবে না। আর একটা হচ্ছে পেটের টান, মসজিদের বেতন কত পাই হুজুর, কিছু টাকা যদি মিলাদ পড়ে পড়ে আসে, হ্যাঁ, প্রত্যেক বাড়িতে যদি একদিন করে মিলাদ হয় তাও তো অনেক টাকা আসবে, অনেক চাল আসবে। এই হিসাবে তারা মিলাদ পড়ে থাকে। আর জেনে রাখবেন, মিলাদ বা মৌলুদ পাঠ ধর্মে একটা নব আবিষ্কৃত বিদাত, যদিও মাকসুদুল মুমিনিন ইত্যাদি কিতাবে বলা হয়েছে হ্যাঁ বিদাত বটে, তবে বিদাতে হাসানা, বিদাতে হাসানা, বিদাতে সাইয়া বলে কোন জিনিস আছে নাকি? যেটা খারাপ সেটা আবার ভালো খারাপ আর মন্দ খারাপ কোন কথা হলো নাকি? কুল্লু বিদাতিন দালালা, সমস্ত রকমের বিদাত, প্রত্যেকটা বিদাতই হলো গোমরাহি, পথভ্রষ্টতা। সুতরাং ভালো বিদাত বলে কিছু নেই, এটা হচ্ছে খারাপ বিদাত, এই নব আবিষ্কৃত বিদাত। এ কথা অনেক ইমাম মৌলবী মোল্লা স্বীকার করে সত্ত্বেও কেবল এক পাত মুরগি পোলাও খাওয়ার এবং কিছু টাকার লোভে তারা করে থাকেন। ওদের মধ্যে অনেক নাস্তিক ও বেনামাজির নামে মিলাদ পড়া হয়, তাই না? বেনামাজির নামে দোয়া করা হয়, অথচ আল্লাহ তাআলা নাস্তিকের জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য, মুনাফিকের জন্য দোয়া করতে নিষেধ করেছেন। মা কানা লিন্নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিলমুশরিকিন, কোন নবীর জন্য সঙ্গত নয়, কোন মুমিনের জন্য সঙ্গত নয়, মুমিনদের জন্য সঙ্গত নয় যে মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, হাত তুলে বলবে আল্লাহ গো তুমি অমুককে ক্ষমা করে দাও, অথচ অমুক হলো আল্লাহর দুশ্মন, সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস রাখে না, আল্লাহ আল্লাহ রসুলকে গালাগালি করে গেল জীবনে, আর তার মরার পর যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় তো আল্লাহ কি বলবেন আপনাকে? আল্লাহকে গালি দিয়ে গেল, আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে গেল, আর তার জন্য বলছে কি রাব্বানা, হ্যাঁ ওকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছেন চেয়ে না ক্ষমা, আর আপনি তার জন্য ক্ষমা চাইলেন, নিশ্চয়ই বড় বেয়াদব। অনেকে বলে হুজুর আমরা উপরে উপরে করে থাকি, মনে মনে দোয়া চাই না, মনে মনে বলি যাক জাহান্নামে যাক, এটা তো মুনাফিকি, এটা তো মুনাফিকি। তাহলে আপনি পেটের জন্য গেলেন, পেটের জন্য গিয়ে আপনি আপনার স্বার্থ বজায় করলেন, আল্লাহর হুকুম পালন করলেন না, আর আল্লাহর হুকুমটা পালন করার জন্য দুরকম ব্যবস্থা নিলেন, এক হচ্ছে কি কি যে ঘরওয়ালাকে বোঝালেন যে হ্যাঁ দোয়া করলাম, আর আপনি মনে মনে তাকে বললেন জাহান্নামে যাক, তাই না? এটা মুনাফিকি হলো না? এরকম কেন করবেন? পরিষ্কার বলবেন যে আমি যাব না, অমুকের জানাজা পড়বো না, বা অমুকের জন্য মিলাদ কেন পড়ব, সে নামাজ পড়েনি জীবনে, সে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, দিনকে নিয়ে ব্যঙ্গ করেছে, রাসূলকে নিয়ে ঠাট্টা করেছে, তার জানাজা কেন পড়ব বা তার মিলাদ কেন পড়ব, এটা বলার ক্ষমতা আপনার নেই। সে হয়তো কোনো পদস্থ নেতা কিংবা কোনো বিশাল বড় লোক, ধনী মানুষ, তাই তার দাওয়াতে আপনি চট করে চলে গেলেন, দেখলেন যে আপনি সেখানে কিছু পাবেন, তাহলে নিজের স্বার্থটা রক্ষা করলেন, এটা আপনার ঠিক হল না। বুঝতে পাচ্ছেন যে মিলাদ পড়ে পড়ে যে পয়সা কামানো হয় তা আসলে বিদাত করে আপনার কামায়। অবশ্য অনেকে বলছে যে মিলাদের বিভিন্ন দলিল দেখাচ্ছে, ফেসবুকেও আসছে মাশাআল্লাহ মিলাদের বহু দলিল, আল্লাহ রাসূল এই করেছেন অতএব মিলাদ চলবে, এই এই সাহাবী অতএব মিলাদ চলবে, সব হোক দলিলগুলো ওই যে গাজীপুকুরের দলিল দিয়ে হাজীপুকুর দখল করার মতো, কোন দলিল হাজীপুকুরের জন্য নেই, অথচ গাজীপুকুরের দলিলগুলো দেখিয়ে দেখিয়ে বলছে কি দেখো হাজীপুকুর আমার, না না এইভাবে মিলাদ প্রমাণ করা যায় না। হাস্যকর, যারা আলেম ওলামা তারা এই সমস্ত দলিল পড়ে হাসছেন, মনে করছেন যারা এই দলিলগুলো দিচ্ছে তারা আসলে বোকা, তাছাড়া এমন দলিল কেন দেবে যার কোন দলিল নেই, বানিয়ে বানিয়ে বানিয়ে বানিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রেখেছেন অতএব হ্যাঁ সোমবারে জন্মদিন, এই জন্মদিন পালন করা যাবে, মিলাদ পড়া যাবে, না না না এই সব কি ইরিং বিরিং দলিল। এই দলিল দিয়ে তারা প্রমাণ করতে চায় এই মিলাদকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য তারা প্রমাণ মানে নানা রকম অপ্রাসঙ্গিক দলিল উপস্থিত করে, কিন্তু তা মোটেই ঠিক না। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই শ্রেণীর বিদাতি কাজ করে যদি আপনি কামাই করেন, রুজি উপার্জন করেন, তা হালাল নয়। মুসলিম সমাজে এই শ্রেণীর মৌলবী ও হুজুররা মানুষের নিকট থেকে মিলাদ ইত্যাদি বিদাতি ধর্ম অনুষ্ঠান করে অসৎ উপায়ে অর্থ গ্রহণ করছেন এবং নিজ ভক্তদেরকে সঠিক পথে আসতে বাধা দিচ্ছেন, আর সত্য পথকে ওয়াহাবি ওয়াহাবি যদি তাদের বিরুদ্ধে বলেন এই তো আমার কথা শুনে না, বলি তো ওয়াহাবি, এ তো ওয়াহাবি বলবে কেন, এর মিলাদ পড়বে না তো, এ আল্লাহ নবীকে ভালোবাসে না, আল্লাহ নবীর প্রতি এরা আদব নেই এর, তাই মিলাদ পড়তে মানা করছে। কেন আমরা আল্লাহ নবীর প্রতি আদব করি না? আরে আল্লাহ নবীর কথা শোনো, আল্লাহ নবীর হাদিস মানো, তার সুন্নাহ পালন করো, তবেই না তার আসলে তার সম্মান হবে, তাজিম হবে। শুধু ওই মিলাদের দিনে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে হ্যাঁ, কিভাবে তার সম্মান হতে পারে? সমস্যা হচ্ছে যে আলেম ওলামাদের ভিতরেই, ওই শ্রেণীর আলেম ওলামাদের ভিতরেই সর্ষেতেই আপনার ভূত জেঁকে বসে আছে, আর যে সর্ষেতে ভূত থাকে সেই সর্ষে দিয়ে ভূত তাড়ানো যায় না। সমাজে সাধারণ মানুষের উচিত ধর্ম ব্যবসায়ীদের ওই সকল ব্যবসা বন্ধ করে দেওয়া, সচেতন হয়ে এই শ্রেণীর ব্যবসাগুলোকে বন্ধ করে দেওয়া, তাদেরকে মুরগি পোলাও খাইয়ে ফালতু পয়সা খরচ না করা, কারণ এই মিলাদি এই বিদাতিতে সাহায্য করা মোটেই ঠিক না, এদের সমর্থন করা ঠিক না, এদেরকে আশ্রয় দেওয়া ঠিক না, এদেরকে প্রশ্রয় দেওয়া ঠিক না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহ, আল্লাহ তার উপরে লানত করেন, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ তার উপরে, মান আওয়া মুহদিসান, যে বিদাতিকে জায়গা দেয়, যে বিদাতিকে প্রশ্রয় দেয়। আপনি যখন জানবেন যে এটা বিদাত, তখন খবরদার বিদাতিকে প্রশ্রয় দেবেন না, আর খবরদার আপনি এই বিদাতে সহযোগিতা করবেন না, টাকা পয়সা খরচ করবেন না, কারণ টাকা পয়সা ফালতু খরচ করলে আল্লাহর কাছে কাল হিসাব দিতে হবে, যাতে কোনো লাভ নেই। আপনি বলবেন যে হ্যাঁ ভালো কাজ, পাঁচটা লোককে খাওয়ানো হয় শোনানো হয়, ঠিক আছে, অন্যভাবে শোনান, অন্যভাবে খাওয়ান, বহু পথ আছে, বহু উপলক্ষ আছে, বিভিন্ন ভাবে করা যায়, কিন্তু এইভাবে কেন? সুতরাং বুঝতেই পাচ্ছেন। আর একটা ব্যবসা, চার নম্বর ব্যবসা হচ্ছে ঘর বন্ধ করা ব্যবসা। ঘর বন্ধ করা বোঝেন? ঘর বন্ধ করিয়েছেন কেউ? ঘর বন্ধ বলছে ঘরে রোগ ছাড়ে না, এই বউ গেল তো আবার মেয়ে পড়েছে, মেয়ে গেল তো ছেলে পড়েছে, ছেলে গেল তো মা পড়েছে, ছেলে ভালো হলো তো দাদা পড়েছে, এইভাবে একটার পর একটা রোগ লেগে আছে, ঘরে যেন কিছু ঢুকেছে। আর মুসলিমরা বলে ঘরে শনি লেগেছে, শনি। আর আমাদের কি বলে? শনি বলে না? বলে না, আমাদেরও শনি বলে, ওদের কাছ থেকেই পাওয়া শনি। আর বেবরকতি, ঘরে এমন কিছু ঢুকেছে যার ফলে ঘরে বরকত নেই, আয় বরকত নেই, আর বরকত দূর হয়ে গেছে, রোগ বালা যায় না, সব সময় রোগ লেগে আছে। অতএব হুজুর ডেকে নিয়ে কি করতে হবে? ঘর বন্ধ করতে হবে, যাতে রোগ বালাই ঘরের ভিতরে না আসতে পারে, দিয়ে হুজুর ডেকে আনা হয়। অনেক টাকা খরচ করে হুজুর ডেকে নিয়ে এসে, হুজুর মানে কি? ওঝা হুজুর, তাই না? হুজুর ডেকে নিয়ে এসে যা তিনি যা করার করেন, মাটির নতুন মাটির হাঁড়ি বা ভাঁড় যাকে বলে, কিংবা সিন্দুর, আমপাতা, জামপাতা, মোমবাতি, ধূপবাতি, কি কি সব নিয়ে এসে তখন বাড়ির চারিপাশে জানলাতে দরজাতে তাবিজ লিখে চিটিয়ে ইরিং বিরিং কি সব লিখে, নম্বর লিখে, তারপরে কি পরে কি না পরে, ঘরের সামনে আয়না টাঙ্গিয়ে দেয়, আর কারো কি কি করে, তারপরে ধূপবাতি জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে ঘর বন্ধ করা হয়। বাস ঘরের লোক একদম নিশ্চিন্ত হয়ে যায় যে খালাস, কাল থেকে আমাদের ঘরে আর বরকতহীনতা থাকবে না, আর রোগ বালা আসবে না, জ্বর জ্বালা হবে না, এবারে আমরা ভালো থাকব। দিয়ে হুজুরকে বহু টাকা দেয়, বহু বড় বড় মানুষ যারা বড় বড় ঘরের লোক, তারা তো বড় লোক, তারা তারা পয়সা দেবে। এই শ্রেণীর ঘর বন্ধ করে করে বেড়ায়, আর তারা দুর্বলিমানের মানুষদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা নিজেদের পেট চালায়। এই শ্রেণীর পয়সা যারা করে, উপার্জন করে, তাদের জন্য হারাম, আর যারা দেয় তাদের জন্য হারাম। মানুষের মনে এরা নানা ভয় ও ত্রাস সৃষ্টি করে, এসেই বলে হ্যাঁ তোমার এই হয়েছে, ঘর বন্ধ করা হবে, চিকিৎসা হয় তাই না? তাদেরকে উদ্বুদ্ধ করে, দেখো তোমার ঘরে যদি বলা হয় হুজুর আমার ঘরে এই হয়েছে ওই হয়েছে, তখন হুজুর কি বলে? আরো ভয় দেখি দেয়, তাই না? আরো ভয় দেখি দেব না, ঘরে তাহলে তোমার বড় বড় কিছু ঢুকেছে, আর বড় কিছু লাগবে। দিয়ে তারপরে আবার তাকে সেইভাবে প্ররোচিত করে ঘর বন্ধ করতে উদ্বুদ্ধ করা হয়, আর সাফ হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে, ভয় দেখিয়ে দিল, তারপরে আবার সেই ভয় দূর করার জন্য টাকা পয়সা আপনার নিয়ে এভাবে ঘর বন্ধ করে থাকে। কিন্তু জেনে রাখবেন, ঘর বন্ধ করার জন্য ওই খরচের পদ্ধতি কোনো ওঝা হুজুর নিজে ব্যবহার করছেন না, নিজের বাড়ি নিজের ঘর, তাহলে পরে সে গরিব মানুষ থাকবে কেন? যে ওঝাকে নিয়ে এসে সে কি বড়লোক হয়? কেন তার ঘর বন্ধ করে শুধু বরকত আর বরকত ঢোকায় না? এটা তো কারো নিজের হাতের কাজ না, কিন্তু এই শ্রেণীর মানুষরা। তবে হ্যাঁ, বরকত অবরকতের কথা আছে, ঘর বন্ধ করার কথা আছে, তাই না? শয়তান ঘরে আশ্রয় নেয়, ঘর থেকে শয়তান তাড়াবার বিধান আছে ইসলামে, আছে না নেই শরীয়তে? কি করতে হবে? ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলুন, ঘরে সূরা বাকারা তেলাওয়াত করুন, ঘর থেকে ছবি দূর করে দিন, তাই না? ঘরের ভিতরে কোন রকমের বাজনা রাখবেন না, কারণ বাজনার সাথে শয়তান থাকে, ছবির সাথে কি শয়তান থাকে, ফেরেশতা আসে না, রহমতে ফেরেশতা ঢোকে না। আর সূরা বাকারা পাঠ করলে শয়তান আসে না, সূরা বাকারা শেষ দুটো আয়াত যদি রাত্রে পাঠ করা হয় তিন রাত শয়তান আসে না, সেসব তো করবেন না। নতুন জালিয়াতি পদ্ধতিতে ওই হুজুরদের অনেকে বিশ্বাস হয় না, বুঝতে পারছেন, ঝাড়ফুঁক করে যদি আপনাকে ঝাড়ফুঁক করি তো আপনার বিশ্বাস হবে না, কিন্তু আপনি তাবিজ দিকে এরকম মোটা হাতে লাগিয়ে দিই তখন আপনার বিশ্বাস হবে, হ্যাঁ এর মধ্যে নিশ্চয়ই অ্যাটম বোম আছে, কিন্তু আমি যদি ঝাড়ফুঁক করি বিশ্বাস হবে না। অথচ শরীয়তি পদ্ধতি এইটা, এটা বেসরকারি পদ্ধতি, কিন্তু লোকে বেসরকারিটাকে বেশি মানবে, তারা ভাববে কি নতুন আবিষ্কারে নতুনত্বের চমক আছে, ভাববে এটাই হচ্ছে চিকিৎসা, কিন্তু আসলে সেটা চিকিৎসা না, তাতে ক্ষতি হয়, শিরিক হয় ইত্যাদি মানবে না। মোট কথা, এই সে ঘর বন্ধ করে অনেকে কাম পার্জন করে থাকে আর অনেক মানুষ ব্যয় করে থাকে যাতে লাভ কিছু হয় না নোকসানই হয়, চারিদিক খোলা, ঘরের চারিদিকই খোলা, আর কোন দিকে বন্ধ করবেন। যাই হোক, যদি আপনি এইভাবে ঘরে বাজনা রাখেন, ঘরে আপনার ছবি রাখেন, ঘরের ছবি টাঙানো আছে, নানা রকমের বিভিন্ন ছবি আছে, আবার অশ্লীল ছবিও থাকতে পারে, এইসব আছে, অথচ আপনি ঘর বন্ধ করছেন, দরজা দরজা তাবিজ চিটিয়ে দিচ্ছেন, এতে ঘর বন্ধ হয় না বরং ক্ষতি হয়। আর একটা ব্যবসা হল কোরআন খানি, কোরআন খানি, সবিনা পাঠ, ফাতেহা খানি, কুল খানি, বিভিন্ন নাম আছে, এই কোরআন খানি করে অনেকে ইশালে স্বভাব করে, আর অনেকে তার বাপ মায়ের আত্মার কল্যাণ করে যার ভিত্তি শরীয়তে নেই, বিধায় তা বিদাত, কিন্তু সে কথায় কান না দিয়ে এক পাত গোস্ত ভাত ও কয়েকটি টাকার লোভে কোরআনকে কামায়ের মাধ্যম বানায় এক শ্রেণীর হাফেজ, এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর হুজুর, ব্যাস পদ্ধতি নেই জানা সত্ত্বেও, কিংবা বলবে ওলামাদের একতলাপ আছে, হ্যাঁ করা চলে, এই সেই কেন নানা রকম আবার করতে যান বলতে যান তর্ক করবে, ঠিক আছে একতলাপ যদি থাকে মতভেদ থাকে সঠিক পথটা মানো, তা না মেনে নিজেদের ব্যবসা জারি রাখার জন্য, নিজেদের ব্যবসাকে বহাল রাখার জন্য এই শ্রেণীর কোরআন খানি করে থাকে, এমনকি অনেকে রাজনৈতিক খাতিরে অমুসলিমের নামেও কোরআন খানি করে থাকে, দেখেছেন অমুসলিমের নামে কোরআন খানি করতে, দেখেছেন এগুলো রাজনৈতিক খাতিরে হয়, একজন অমুসলিমের জন্য এক হুজুর মাথায় টুপি লাগিয়ে দোয়া করছে, দেখেছেন, দেখে থাকবেন ফেসবুকে পেপারে দেখে থাকবেন, সর্বধর্ম সর্বধার্মিক প্রার্থনা সভা হয়, মুশরিকের জন্য আল্লাহ তাআলা দোয়া করতে নিষেধ করেছেন, এ হুজুর, কিন্তু ওই ধরনের হুজুর হতেও পারে, ওই যে মুনাফিকি মনে মনে বলে হুজুর আমরা তাকে তার জন্য দোয়া করি না বলি, কিন্তু শুনেছেন যে অমুসলিমের জন্য একজন যখন দেশের নেতা মারা গেল সেই নেতার জন্য বেদ পাঠ করা হচ্ছে, সেই নেতার জন্য আপনার বাইবেল পাঠ করা হচ্ছে, আর সেই নেতার জন্য সুন্দর সুরে কোরআন পাঠ করা হচ্ছে, তা জানাজার নিয়ে যাওয়ার সময়ে এই তিন চার ধর্মের লোকেরা নিজে নিজে ধর্মগ্রন্থ পাঠ করছে। মুসলমান হয়ে তুমি বলো, হুজুরের হুজুরের ছাপ নিয়ে তুমি বলো যে অমুসলিমের জন্য কি দোয়া করা কোরআনখানি করা চলবে, কিন্তু সমস্যা হলো রাজনীতির চাপে কিংবা পয়সার লোভে, নিশ্চয়ই পয়সার লোভ, পয়সা থাকবে, আর সেই পয়সার লোভে এক শ্রেণীর মানুষ তারা ভাড়াটিয়া মুটে হয়, আর ভাড়ার জন্য যে কোনো মোট বইতে তারা রাজি হয়, বিনা লাভে তুলো বয় না কিন্তু লাভে লোহা বয়, তাতে সে কাজটা খারাপ হোক মাফি মুশকিল, মাফি মুশকিল। ওদের মধ্যে যাদের মোটেই আল্লাহর ভয় নেই তারা আবার ভাড়া গিয়েও কাজে ফাঁকি দিয়ে থাকে, জানেন না, জানেন না কাজে ফাঁকি দেয় না, দেয় না কিভাবে, মনে করুন একটা বাড়িতে চুক্তি হল যে সেই বাড়ির লোকের একটা লোক নামে লোকের একজন লোকের জন্য কোরআন খানি করতে হবে, দিয়ে মোট গেছে কত পাঁচজন, পাঁচজন কোন রকম জোগাড় করেছি, এবারে প্রত্যেকে যদি পাঁচজন হয় কপাড়া করে পড়তে হবে, ছপাড়া করে ভাগ হলো, এবার পড়তে লাগলাম পড়তে লাগলাম, মাঝে ফাঁকে যদি বাদ দিই কার বাবার ক্ষমতা আছে বুঝতে পারবে, এরকম বাদ দেওয়া হয় না, হয় না, জিজ্ঞেস করেন ওদেরকে, জিজ্ঞেস করেন, ফাঁকি দেওয়া হয় ফাঁকি, তাতে যাতে করে তাড়াতাড়ি হয়, যাতে করে তাড়াতাড়ি হয়। একজন গল্প করে বলছেন এরকম গল্প করা ঠিক না, আর এই শ্রেণীর কথা, এই শ্রেণীর জোক বলছে এটাকে, এই শ্রেণী মানে কি বলে আপনাকে ব্যঙ্গ করা বা উপহাস করা ঠিক না, বলছে এক জায়গায় গেলাম, সেখানে গিয়ে বলছে চলুন আপনারা কোরআন পড়ুন, কোরআন পড়ুন, বলছে আমাদের মন ছিল খাওয়ার দিকে, খিদে লেগেছে, বহু দূর থেকে এসেছি, খিদে খাবো আর কি, খাওয়ানোর দিকে মন ছিল। আর বাড়িওয়ালা বলছে কি কোরআন পড়ুন। তো বলছে আমাদের কোরআন বাবু একটা আয়াতি মুখস্থ আছে। বলছে বলুন, সেটাই বলুন। বলছে ফাতিনা গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাজা নাসাবা, এই আয়াতটা। এই আয়াতটার মানে কি জানেন? ওই যে মুসা আলাইহিস সালামের সঙ্গী, এই সঙ্গে মাছ নিয়ে গেছিলেন না, নিয়ে মুসা বললেন হে আমার সঙ্গী ইউসা বিন নুন, আমার সঙ্গী আমাদের গাদা নিয়ে এসো। গাদা মানে কি? দুপুরের খাবার, তাই না? দুপুরের খাবার নিয়ে এসো, আমাদেরকে খিদে লেগেছে, এই সফরে আমরা খুব কষ্ট পেয়েছি। এই আয়াতটা ওই বাড়িতে পড়ছে, তার মনের উদ্দেশ্য কি? যে এখন আগে কি নিয়ে এসো? হ্যাঁ হ্যাঁ, খাবার নিয়ে এসো। বুঝতে পারলেন? এগুলো বলে অনেকে, অবশ্য ঠাট্টা করে ব্যঙ্গ করেই বলে, কিন্তু এই শ্রেণীর কথা তাদের মনে থাকে সত্যি। তাছাড়া ফাঁকি দিয়ে, তাদেরকে ফাঁকি দিয়ে হ্যাঁ কোরআন খতম হয়ে গেল, তারপরে এবার মুরগি পোলাও। বুঝতেই পারছেন, যত তাড়াতাড়ি খতম করতে পারবে তত তাড়াতাড়ি মুরগি পোলাও আসবে। মুশকিল হলো এখানে। সুতরাং এই শ্রেণীর মুনাফিকি করে, এই শ্রেণীর ধোকাবাজি করে যারা কোরআন খানি করে পয়সা কামায়, তাদের অবস্থা কি হবে বুঝতেই পারছেন। তারা জানে যে এটা তাদের আত্মীয়র কোনো কাজ আসবে না, কোনো কাজে আসবে না, তবুও তারা সমাজের চাপে, লোক দেখানি পরিবেশে আছে, সবাই করে, আমি যদি না করি তো লোকে বলবে দেখো বাপের নামে করল না, তাই না? বাপ মারা গেছে করল না, কিংবা হুজুর বলছে কি মিয়া সৌদি আরবে থাকো করলে না, এক লজ্জার খাতিরে। আচ্ছা, লজ্জার খাতিরে কিংবা নাম নেওয়ার জন্য কিংবা বদনাম থেকে বাঁচার জন্য যদি কেউ এসে নিয়ে কোন ইসলামী কাজ করে, তাতে স্বভাব হবে? কোন স্বভাব হবে? এক পয়সা স্বভাব। কিন্তু অনেকে সত্যপক্ষেই মনে করে যে যদি একটা হুজুরকে নিয়ে এসে কোরআন খতম করাতে পারি, সবিনা পাঠ করাতে পারি, তাহলে তার আব্বাকে কিংবা তার আম্মাকে জান্নাত দেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য বোরাক দেওয়া হবে, বোরাক, তারপরে বোরাকে চলে জান্নাত চলবে, কিংবা দুলদুল দেওয়া হবে। দুলদুল জানেন তো, ঘোড়া, সেই ঘোড়ায় চেপে আমার বাপ, হ্যাঁ, ওদের যেমন বেহেস্তের কি বেহেস্তে যাওয়া, স্বর্গে যাওয়ার রথ আছে, তাই না? আর আমাদের কি আছে স্বর্গে বেহেস্তে যাওয়ার? বোরাক পাত, যাই হোক দুলদুল, আমাদের সব কিছু নেই, কিন্তু ওরা মনে করে একবার পড়াতে পারলে যথেষ্ট। অনেকে তো আবার প্রত্যেক বছর পড়ে, ওই মৃত্যু দিনে মৃত্যুবার্ষিকী পালন করে বছর বছর তারা মিলাদ পড়ায়, কোরআন খানি করায়, অথচ তা মোটেই ঠিক না, এবং তা ইসলামে বহির্ভূত। শুধুমাত্র উদরপূর্তি, ভাড়া খেটে, অর্থ উপার্জন ছাড়া আর কিছু না। আর এই জন্যই বলছি যে এর পয়সা হচ্ছে হারাম, হালাল নয়। এটা হচ্ছে আমাদের কথা। কিন্তু মুফতি শফি সাহেব, আপনারা জানেন মুফতি শফি সাহেব মারিফুল কোরআন, যে কোরআন সৌদি আরবে বর্তমানে মানে বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে কিছু আকিদাগত ভুল ছিল বা যাই হোক ভুল ত্রুটি থাকার জন্য সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই কোরআনের তফসিরে বা সেই তফসিরে লেখা আছে মারিফুল কোরআনে যে ইসালে সওয়াব উপলক্ষে খাতমে কোরআনের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা সর্বসম্মতভাবে নাজায়েজ। আল্লামা শামী দুররে মুখতারের সারাহ এবং সিফাউল আলীর নামক গ্রন্থে বিস্তারিতভাবে এবং অকাট্য দলিল সহ এ কথা প্রমাণ করেছেন যে কোরআন শিক্ষাদান বা অনুরূপ অন্যান্য কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণের যে অনুমতি পরবর্তীকালে ফকীহগণ দিয়েছেন, তার কারণ এমন এক ধর্মীয় প্রয়োজন যে তাতে বিচ্যুতি দেখা দিলে গোটা শরীয়তের বিধান ব্যবস্থার মূলে আঘাত আসবে। কোরআন শিক্ষার সময়ে যে মাদ্রাসার আলেমরা বেতন নিচ্ছে, তাহলে সেটা আরাম, আমাদের মিলে আমাদের কোরআন খানি করা হারাম কেন হবে? তো বলছেন যে সেটা না হলে পরে শরীয়তের বিধান ব্যবস্থার মূলে আঘাত হবে। সুতরাং এই অনুমতি এসব বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে সীমাবদ্ধ রাখা একান্ত আবশ্যক। এজন্য পারিশ্রমিকের বিনিময়ে মৃতের ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য কোন দোয়া কালাম বা ওজিফা পড়ানো হারাম। এটা মুফতি সাহেবের কথা। কারণ এর উপর কোন ধর্মীয় মৌলিক প্রয়োজন নির্ভরশীল নয়। এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়া হারাম, সুতরাং যে পড়বে এবং যে পড়াবে তারা উভয়ই গুনাহগার হবে। বস্তুত যে পড়েছে সেই যখন কোন স্বভাব পাচ্ছে না, তখন মৃত আত্মার প্রতি কি কোন স্বভাব পৌঁছবে? যে পড়ছে সেই পাচ্ছে না, তারা ওপরের কাছে কি করে পৌঁছবে? কবরের পাশে কোরআন পড়ানো বা পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানোর রীতি সাহাবি তাবি এবং প্রথম যুগের উম্মতগণের দ্বারা কোথাও বর্ণিত বা প্রমাণিত নেই। সুতরাং এগুলো হচ্ছে নিঃসন্দেহে বিদাত। এটা এটা হচ্ছে যারা মজাবি, যারা হানাফি আর কি, তাদেরই ফতোয়া, তাদেরই কথা। সুতরাং যারা ওয়াহাবি তারা তো বুঝতে পারছেন, ওরা বলবে যে ওয়াহাবি ওয়াহাবির কথা, কিন্তু না, শুধু ওয়াহাবি না, গায়র ওয়াহাবিরাও বলছেন যে এ হচ্ছে বিদাত এবং এর উপার্জন হচ্ছে হারাম। তেমনি আরেকটা ব্যবসা আছে, এই ব্যবসা বলি আপনাদের ছেড়ে দেব, সেটা হচ্ছে বিশাল ব্যবসা, সেটা হচ্ছে মাজার, মাজার এবং সেখানে নজর নিয়াজের ব্যবসা। দেখেছেন মাজারে, সেখানে কোন কোন জায়গাতে মিলিয়ন মিলিয়ন টাকা, মিলিয়ন মিলিয়ন সেখানে টাকা উপার্জন হয়। মিশরের যে মাজারগুলো আছে, মিশরে শুনলাম সেদিন একটা হিসাব এসেছিল, মিলিয়ন মিলিয়ন ওদের সেই কি বলে জেনে বলে ওরা, সেই টাকা তাদের আসে, আর তার ফলে কে কত পায় তারও হিসাব, তার মানে প্রধান খাদিম কত পায়, তারপরে কে কত পায়, এসব আছে। আর এত টাকা জমা হয় যার ফলে সরকার সেটাকে আন্ডারটেকিং করে নেয়, নিজের নিজের দায়িত্ব নিয়ে নেয় এবং সেখানে নানা রকমের ব্যবস্থা করে দিয়ে সেখান থেকে ট্যাক্স, সেখান থেকে ট্যাক্স পায়, তাই না? সেখান থেকে লাভ পায়, সরকার লাভ পায়, আর সেই জন্য সরকারই ভুক্ত হয়ে যায়, আর সরকার সহযোগিতা করে, আর সরকার সহযোগিতা করলে তার আরেকটা ফায়দা হয়, টাকা আসে, দ্বিতীয়ত কি ফায়দা হয়, ভোট আসে, ভোট ব্যাংকে ভোট আসে। আমাদের দেশে দেখছেন, আমাদের দেশে যখন ইহুদি মুসলিমের ভোট পেতে চায়, আপনাদের দেশে কথা আলাদা, আমাদের দেশে কথা বলছি, আপনাদের দেশেও তাই, দেখবেন ভোটের আগে যাচ্ছে, মাজারে যাচ্ছে, সেখানে ফুল দিচ্ছে, সেখানে চাদর, বিভিন্ন রকমের আছে। এই যে মুর্শি, মুর্শি পাস করার জন্য পরে যে হয়, এখানে গিয়ে একজন একজনের কবরে গিয়ে, জুলদি মাঝুল বলে, তার কবরে গিয়ে ফুল দিয়ে এলো, এটা নিয়ম নীতি, কেন, যাতে করে ভোটটা বজায় থাকে, ভোট পাওয়া যায়। তারপর মুসলিমদের ভোট জয় করার জন্য যেখানে মাদারের দরকার সেখানে মাদার করে দিচ্ছে, মাদার পর্যন্ত যাওয়ার জন্য রাস্তা নেই, রাস্তা করে দিচ্ছে, ট্রেন লাইন করে দিচ্ছে, তাই না? সেই মাদার পর্যন্ত যাওয়ার জন্য স্পেশাল ট্রেন সেই মাদারের নামে দিচ্ছে, অমক এক্সপ্রেস বলে, তাই না? এরকম হচ্ছে না, হচ্ছে না, এরকম কিসের জন্য, বুঝতেই পাচ্ছেন, মুসলমানদের ভোট, মুসলমানদের ভোট নেওয়ার জন্য। সুতরাং এই মাজারগুলোকে জীবন্ত করার মূলে পাবলিক তো আছেই, সেই সাথে মৃত ওলির নামে তারা এইভাবে করে, আর তার সঙ্গে সরকার সহযোগিতা করে সেগুলোকে আরো কি করছে, যেহেতু মুশরিক সরকার, যে মুশরিক সরকার সে মুশরিকেরই কাজ করবে, যদি কাফের সরকার হয় কাফের, ইসলামী সরকার হলে ইসলামের কাজ করত, কিন্তু আবার ইসলাম, ইসলামের মধ্যেও ভেদাভেদ আছে, মাদারগুলো এরাও মনে করছে ইসলাম, তাই না? এরাও মনে করছে ইসলাম, মাদার হচ্ছেও ইসলাম, ওদের যেমন বিভিন্ন মূর্তি রয়েছে তেমনি মুসলিমদেরও আছে, ওদের মন্দির, এদের মসজিদ, তার মসজিদ সহ আবার মাজার, মাজার মসজিদে তো মূর্তি নেই, তো ওদের মন্দিরে মূর্তি আছে, আর এদের কি মাজারে কি আছে, মূর্তি আছে। পার্থক্য হলো ওদের মাটির উপরে আছে, এদের মাটির নিচে, ওদের হচ্ছে দুর্গার, আমাদের হচ্ছে দরগা, এইটুকু পার্থক্য। সরকার সহযোগিতা করে বেশ ধনাগম, এখানে সুফিপন্থী মুসলমান যারা আধ্যাত্মিকতার নামে বুজুর্গে সেজে কারামত বর্ণনা করে বিভিন্ন যুক্তি দেখিয়ে তারা মানুষকে সেখানে আকর্ষণ করে, হাঁস মুরগি চাল ডাল, এমনকি অমুসলিমরা পর্যন্ত, তাই না, অমুসলিমরা পর্যন্ত সেখানে সন্তান চাইতে দেয়, সমৃদ্ধি চাইতে চায়, সেখানে অভিনেতা অভিনেত্রীরা পর্যন্ত গিয়ে নিজেদের সমৃদ্ধি চায়, আর সেখানে টাকা পয়সা ব্যয় করে আসে, কেরামতি বিভিন্ন রকম বর্ণনা করে, উপরোক্ত নজরানা পেশ করে, তাদের এই করলে এই হবে, এই করলে এই হবে, এইভাবে বলে তারা নানা রকম বুজুর্গি প্রকাশ করে, হ্যাঁ, কেরামতি আশাপূর্ণ হবে, এই হবে, সেই হবে, নানা রকম প্রচার করে দুর্বল শ্রেণীর মানুষের, দুর্বল ইমানের মানুষদেরকে স্বীকার করে, এবং তারা এসে এখানে মাজার নজর নিয়াজ দিয়ে যায়, আর সেখানে প্রচুর টাকার সমাগম হয়। বুঝতেই পাচ্ছেন যে এরকম করা নিশ্চয়ই ইসলামে জায়েজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফাইন্নাল্লাহ ইয়ুতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম, যে ব্যক্তি কোন মুসলিম দ্বারা কিছু খায়, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা অনুরূপ জাহান্নাম থেকে খাওয়াবেন। মুসলিম দ্বারা খায় মানে মুসলিমের বদনাম করে খায়, মুসলিমের বদনাম করে খায়। অমানিকতা সাহাবে রাজুলিন মুসলিমিন সাহবান, কারো কোন মুসলিমের ক্ষতি করে নিজে খেলো, পেট ভরালো, তেমনি কিছু কাপড় পড়লো, তাহলে পরে জাহান্নামে সে সেরকম কাপড় পড়তে পারবে। অমান কামা বিরাজুলিন মুসলিমিন মাকামা সুমাআতিন ওয়া রিয়া ফাইন্নাল্লাহ ইয়াকুমু বিহি মাকামা সুমাআতিন ওয়া রিয়া ইন ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোন মুসলিমের নাম করে লোক প্রদর্শন কিংবা চর্চা সুনাম করে খুব প্রশংসা করে অমক বলি এই অমক এই করলে অমক এই করেছিল বাবার এই অমক অমক সামনে গেলে পরে ডিম পর্যন্ত সেদ্ধ হয়ে যায়, অমক একবার লাঠি হাতে যদি বাঁধ দিয়ে বাঁধের ওপর দিয়ে হাঁটে সে বাঁধ ভাঙে না, আর কি আর কি যত রকমের, অমকের কাছে যাও সেখান থেকে খালি হাতে ফিরে আসবে না, অমকের কাছে যাও তোমার সন্তান না হয়েছে সন্তান হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম বলে এইভাবে যদি আল্লাহ এইভাবে যদি তার বুজুর্গি বয়ান করে নিজেকে এভাবে প্রদর্শন করে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঠিক তাকে ওই রকম মানুষের মাঝে কি করবেন, অসম্মানিত করবেন। ঠিক আছে, যে ব্যক্তি এইভাবে তার কেরামতি বর্ণনা করে তার প্রসিদ্ধি মানে প্রচার করবে আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকেও সেরকম সকলের মাঝে প্রসিদ্ধ করে লাঞ্ছিত করবেন। যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তিকে অথবা নিজেকে সুনাম ও লোক প্রদর্শনের জায়গায় রেখে তার ভুয়া প্রশংসা ও মিথ্যা কারামত বুজুর্গি বর্ণনা করে উপার্জন করবে, তাই না, যেমন খাদিমরা করে থাকে, আল্লাহ তাকে কিয়ামতের দিনে অনুরূপ মিথ্যুক বলে প্রচার ও প্রসিদ্ধির জায়গায় রাখবেন এবং লাঞ্ছিত করবেন। আর একটা শেষ হচ্ছে গণক ও দৈব চিকিৎসা, যারা হাত দেখে পয়সা নেয়, আপনার ভবিষ্যৎ বলে দেবে পয়সা নেবে, এখন তো বিভিন্ন জায়গায় মেশিন বসানো আছে অটোমেটিক পয়সা দিলেই আপনার বলবে আপনার ভূত ভবিষ্যৎ বলে দেবে, যারা বোকা তারা এই সব পেছনে পরে পয়সা দিয়ে মেশিনের কাছ থেকে নিজের নিজের ভবিষ্যৎ জানতে চায়। কিন্তু অনেক জীবন্ত ফকির বাবা পীর বাবা আছে যাদের কাছে হাত দেখায় দেখুন আমার হাতের অবস্থা, তো এটা তো বুঝতেই পারছেন শরীয়তে হালাল না হারাম, হাত দেখানো শুধু জিজ্ঞাসা করলে কি হয় 40 দিনের নামাজ কবুল হয় না, 200 ওয়াক্তের নামাজ বাতিল, 40 দিনের নামাজ কবুল হয় না, 200 ওয়াক্তের নামাজ বাতিল। আর যদি তা সেটা কি করা হয় বিশ্বাস করা হয় তাহলে কি হবে, মান আতা আরাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু আরবাইন লাইলা, কেবল জিজ্ঞাসা করলো আর তার ফলে তার 40 দিনের নামাজ হবে না। আর যদি কেউ বিশ্বাস করে ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে আল্লাহর নবীর উপরে যা অবতীর্ণ হয় তার প্রতি কাফের, তার প্রতি কোরআনের প্রতি কাফের হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন এই শ্রেণীর যারা চিকিৎসা করে থাকে বা ভূত ভবিষ্যৎ বলে থাকে, হ্যাঁ, যারা গায়েবি খবর জানে বলে দাবি করে, গায়েবি খবর এবং গায়েবি খবর জানতে, রোগ জানতে, হারিয়ে যাওয়া জিনিসের স্থান জানতে, চোট চিহ্নিত করতে, হাত বাতা বাটি চালায় বদনা ঘোরায়, হ্যাঁ দেখেছেন, দাগ টানে কড়ি টানে ফালনামা খোলে, রোগীর মায়ের নামে মায়ের নাম জিজ্ঞেস করে, তার ব্যবহৃত জামা আনতে বলে, কারো পায়ের ধুলো আনতে বলে, মাসিকের জন্য ব্যবহৃত নোংরা ন্যাকড়া আনতে পর্যন্ত বলে, শুনেছেন, নোংরা সেই নোংরা কাপড়টা পর্যন্ত আনতে বলে চিকিৎসা করার জন্য, এই প্রেম ঘটিতে ব্যাপারে, হ্যাঁ এইসব কথাগুলা আমার আমার বোনের বিয়ে দিয়েছি কিন্তু হুজুর তার স্বামী তাকে ভালোবাসে না, ঠিক আছে তার মাসিকের ন্যাকড়া নিয়ে এসো আমি একটা ওষুধ করে দেবো স্বামীকে খাইয়ে দেবে বাস, এরকম চিকিৎসা জায়েজ শরীয়তে? না যায়, হারাম, এই হারাম খাইয়ে এরা চিকিৎসা করে, এমনও চিকিৎসক আছে তো এমন এইসবের মাধ্যমে রোগ ও চোর ধরে চিকিৎসা করে আর তার বিনিময়ে ভালো পয়সা ইনকাম করে তারা, ধরতে পারলে চিকিৎসা হয়ে গেলে তো ভালো কথা। সুতরাং যে ব্যক্তি পাথর মেরে কড়ি খেলে মাটিতে ডাক টেনে অথবা রোগীকে তার ও তার মায়ের নাম অথবা কোনো আত্মীয়র নাম জিজ্ঞাসা করে গায়েবি অদৃশ্য জ্ঞানের দাবি করে, তবে এসব এই কথারই দলিল যে সে গণক দৈবজ্ঞদের অন্তর্ভুক্ত, দৈবজ্ঞ যাদেরকে কিছু জিজ্ঞাসা করতে এবং তার জ্যোতিষী বলা হয়, জ্যোতিষী ওদের জ্যোতিষী, আর আমাদের হচ্ছে ফকির, ফকির বাবা না কি হয়, ফকির বাবাই বলে, ফকির চিকিৎসা, যাদেরকে কিছু জিজ্ঞাসা করতে এবং তাদের কথা সত্যায়ন করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন, অতএব ওদের থেকে এবং কোন গায়েবী খবর জানতে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা থেকে বরং ওদের নিকট চিকিৎসা করানো থেকে সাবধান হওয়া ফরজ। আর ওই শ্রেণীর ফকির চিকিৎসকদের উপার্জিত অর্থ যে হালাল নয় হারাম, তাদের কামাই হারাম আর তাদেরকে দেওয়া হারাম, এই সঙ্গে চিকিৎসা করিয়ে পয়সা দেওয়া হারাম, এই কথাগুলো বললাম শুধু সাবধানতা করা, সাবধান করার জন্য যাতে করে সমাজ সাবধান হয় এবং মূর্খতা বসে বা অজ্ঞতা বসে এই শ্রেণীর চিকিৎসা যেন ব্যবহার না করে এবং অন্যায়ভাবে আল্লাহর মাল খরচ না করে, অপচয় না করে, কারণ তাতে লাভ হবে না, আর লাভ যদি হয়ে যায় শয়তানি চক্রে হতেও পারে, কিন্তু আপনার মাল ওই হারামভাবে অন্যায়ভাবে ব্যয় করা হবে। আর জানেন কাল কেয়ামতে আপনার পা লড়বে না আল্লাহর কাছ থেকে যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দিয়েছেন, তার মধ্যে একটা হলো কি, কোথা থেকে কিভাবে মাল উপার্জন করেছেন আর কোন পথে ব্যয় করেছেন, সেই প্রশ্নের উত্তর তৈরি রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।